السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. আজকে আলোচ্য বিষয় জয় পরাজয়ের অবাধ্যাচরণের প্রভাব। আমরা পাপের প্রভাব নিয়ে আলোচনা ধারাবাহিকভাবে করে আসছি। আজকে হলো জয় পরাজয়, তার মানে বিশেষ করে যুদ্ধের ময়দানে মুসলমানদের সবসময় জয় হবে কি গ্যারান্টি আছে? পরাজয়ও হতে পারে। তো জয় পরাজয়ে পাপাচরণের অবাধ্যাচরণের যে একটা প্রভাব থাকে সেই নিয়ে আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। হক বাতিলের সংঘর্ষ হয়েছে, হচ্ছে, হতে থাকবে কেয়ামত পর্যন্ত। হকপন্থীরা যদি সত্যিই আল্লাহর দিনকে উন্নত করার জন্য সংগ্রাম করে তাহলে তিনি অবশ্যই তাদেরকে বিজয়ী করেন, এটা নিশ্চয়ই আল্লাহর ওয়াদা আছে যে হকপন্থীরা বিজয়ী হবে। ওয়ালা তাযালু তায়ফাতুন তায়ফাতুন যাহিরিনা আল হক, মানে একটা তায়ফা, একটা দল সবসময় হকের উপর হক নিয়ে বিজয়ী থাকবে। ইউকাতিলুন, তারা সংগ্রাম করতে থাকবে, জিহাদ করতে থাকবে, শেষ পর্যন্ত কিয়ামত এসে যাবে। তো মোট কথা হচ্ছে একটা দল থাকবে যে দল সংগ্রাম করবে, এই সংগ্রামে বিজয়ী হওয়াটা আল্লাহর দায়িত্বে আছে, তাদেরকে আল্লাহ তাআলা বিজয়ী করবেন। কিন্তু অনেক সময়ে জয় পরাজয়, অর্থাৎ বদর যুদ্ধে জয় হলো, উহুদ যুদ্ধে শুরুর দিকে জয় ছিল, শেষের দিকে কি হয়ে গেল? পরাজয় দেখা দিল। বিজয় লাভে যে সকল শর্তাবলী আছে, প্রত্যেক জিনিসের শর্ত আছে, যেমন জিহাদের শর্ত আছে, জিহাদের শর্ত পালন না করলে পরে মানুষ যেমন সন্ত্রাস করছে, সন্ত্রাস আর জিহাদ তো এক না, জিহাদের যে শর্তাবলী আছে তারা দেখছে না, জিহাদ আছে চলো জিহাদ করো, তারা লেগে পড়ছে, উঠে পড়ে। এবারে বিজয় জিহাদের কোনো লাভ হচ্ছে না, কেন লাভ হচ্ছে না? যেহেতু তারা শর্তাবলী পালন করে না, নামাজের শর্ত আছে না, নেই, নামাজের শর্তাবলী যদি পালন না করে উজু করে নামাজ একবারে ঠিকঠাক করে নামাজ হবে? নামাজ হবে না। আগে যে শর্ত আছে, সময় হতে হবে, জায়গা পবিত্র হতে হবে, ইত্যাদি ইত্যাদি, তো সেসব যদি না করে আপনি শুরু করে দেন নামাজ, আপনার নামাজ হবে না। তেমনি জেহাদেরও শর্ত আছে, সেই শর্ত পালন না করে তখন মানুষ কি করছে, কোথাও সন্ত্রাস করছে, কোথাও কিছু করছে, যেহেতু তারা শর্ত পালন করছে না। তার মধ্যে অন্যতম হলো সেনাপতির আনুগত্য। একটা শর্ত হলো কি, যে আপনি জেহাদে থাকবেন, সেই জেহাদে সেনাপতি যে থাকবে, তার নেতা থাকবে, সেই নেতার আনুগত্য করতে হবে। আর আমাদের তো আজকাল নেতা ছাড়াই জেহাদ করছে, আর নেতা মানে যাকে বলে মুসলিম নেতা, সে মুসলিম নেতা ছাড়া জেহাদ করলে সেটা শর্ত পালন হয় না। যাই হোক, নেতা যখন থাকবে, সেনাপতি থাকবে, এবং তার আনুগত্যে আপনাকে লড়াই করতে হবে, আনুগত্য না থাকলে পরাজয় অবশ্যম্ভাবী। ওহু যুদ্ধের দিন সৈন্য বিন্যাস করার সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 জন তীরন্দাজ সাহাবাকে উহুদ পাহাড়ের পাদদেশে অবস্থিত এক ছোট্ট পাহাড় পাঠালেন। কি বাদশাহ, উহুদ পাহাড় গেছেন তো আমাদের সাথে বেড়াতে, পাহাড় দেখুন বিশাল লম্বা পাহাড়, আর দেখালাম বললাম সেই পাহাড়ের উপরেও আপনার চড়লাম, চড়ে বললাম এই পাহাড়টার নাম কি মনে আছে স্যার? যে পাহাড়ে 50 জন সাহাবিকে ডিউটি দেওয়া হলো যে তোমরা এখান থেকে এই যে মাঝখানে যে উপত্যকাটা আছে এই উপত্যকাটা লক্ষ্য রাখবে, যেন শত্রুপক্ষ পেছন দিক থেকে আমাদের আমাদেরকে হামলা না করে। কি নামটা পাহাড়টার নাম কি মনে নেই? জাবালুর রুমাত, এই পাহাড়টার নাম হচ্ছে জাবালুর রুমাত। রুমাত মানে ওই যে তীরন্দাজদের পাহাড়, তাদের নামে নামকরণ হয়ে গেছে সেই পাহাড়ে। বললে যে এখানে থাকবে একটা ঘাঁটি, এদিক থেকে শত্রুপক্ষ মানে সামনে থেকে শত্রু আছে, এবার পেছন দিক থেকে হামলা। সে যুগের যুদ্ধের এরকম মানে স্ট্র্যাটেজি ছিল, তো সেই পেছন দিক থেকে যেন হামলা না করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা এখান থেকে নড়বে না যতক্ষণ না আমি হুকুম দিয়েছি, বাস। তাদেরকে এই কথা বলে বলে দেওয়া হয়েছিল যে যুদ্ধের হার জিত যাই হোক, মানে আমরা হেরে যাই অথবা জিতি, তারা যেন কোনো অবস্থাতেই ঘাঁটি না ছাড়ে। কিন্তু যুদ্ধের প্রথম দিকে মুসলিম বাহিনীর বিজয় পরিলক্ষিত হলে তারা নববী নির্দেশ লঙ্ঘন করলে পিছন থেকে কাফেররা পাল্টা আক্রমণ চালালো। যখন দেখলো যে হ্যাঁ কাফেররা পালিয়ে গেছে, হার হয়ে গেছে, ওরা হার হয়ে গেছে, তখন এরা ভাবলেন কি, যা জিতে তো আমাদের জয় হয়েই গেছে, এবার চলো আমরা মুসলিমদের সহযোগিতা করি, যাদের মনে করুন ক্ষতবিক্ষত হয়েছে বা গনিমতের মাল সংগ্রহ করি ইত্যাদি ইত্যাদি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ কি ছিল? তোমরা ওইখানেই থাকবে চাহে আমরা হারি অথবা জিতি, যতক্ষণ না কোন নির্দেশ গেছে। কিন্তু যুদ্ধের প্রথম দিকে মুসলিম বাহিনী যে ওই দেখে তারা ছত্রভঙ্গ, মুসলিমগণ ছত্রভঙ্গ হয়ে পড়লেন কখন, যখন পিছন দিক থেকে শত্রু, যেখান থেকে আল্লাহ রাসূল বলেছিলেন যে এই দিক থেকে শত্রু আসতে পারে, আর ঠিক সেই দিক থেকে শত্রু এসে গেল। কারণ তারা ঘাঁটি ছেড়ে মুসলিমদের ওই গনিমতের মাল সংগ্রহে তারা লেগে গেলেন। সুতরাং শত্রু পিছন থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছতে সক্ষম হলো, আঘাতে তার নিচের চোয়ালের ডান দিকের ঠিক মাঝের পার্শ্ববর্তী দুটি দাঁত ভেঙে গেল এবং তার কপাল বিক্ষত হলো। চোট লাগলো তার চেহারায়, গালের উপরের অংশে শিরস্থানের দুটি কড়া ঢুকে যায়। শিরস্থান বলতে যে হেলমেট, হেলমেট পরেছিলেন তাতে আঘাত পেলে ওইখানে যে কড়া থাকে হেলমেটের, তার গালের উপরি ভাগে ঢুকে যায়। দাঁত দিয়ে তুলতে গিয়ে আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহুর মাঝের দাঁত দুটি ভেঙে যায়। দাঁত দেখে কড়া তুলতে গিয়ে আবু উবাইদার দাঁত ভেঙে যায়। ইয়া আল্লাহ, মুসলিম বাহিনীর 70 জন লোক শহীদ হয়ে গেল, মুসলিম বাহিনীর 70 জন লোক শহীদ হয়ে গেলেন। তাদের মধ্যে আল্লাহর সিংহ কে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চাচা হামজা বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যতম। শত্রুপক্ষ হিন্দ, বিশেষ করে হিন্দ, তার কলিজা বের করে দাঁতে চিবিয়ে রাগ মেটালো। মহান আল্লাহ সেদিনকার সেই বিজয়ের পর পরাজয়ের মর্মান্তিক ফলাফল তার কারণ উল্লেখ করেছেন কোরআনে। তিনি বলেছেন, ওয়ালাকাদ সাদাকাকুমুল্লাহু ওয়াদাহু ইজ তুহিসুনাহুম বিইযনিহি হাত্তা ইযা ফাশিলতুম মাতানাযাতুম ফিল আমরি وعصيتم من بعد ما أراكم ما تحبون منكم ما يريد الدنيا ومنكم ما يريد الآخرة ثم صرفكم عنهم ليبتليكم ولقد عفا عنكم والله ذو فضل على المؤمنين سورة আলে ইমরানের 152 নম্বর আয়াত। আল্লাহ অবশ্যই তোমাদের সঙ্গে তার প্রতিশ্রুতি পূর্ণ করেছিলেন যখন তোমরা তাদেরকে আল্লাহর নির্দেশক্রমে হত্যা করছিলে, অবশেষে যখন তোমরা সাহস হারিয়েছিলে এবং রাসূলের নির্দেশ সম্বন্ধে মতভেদ সৃষ্টি করেছিলে। কেউ কেউ না, তোমরা যাবে না, যিনি নেতা তিনি বললেন না, খবরদার ছেড়ে যেও না, আল্লাহ রাসূলের নির্দেশ না আসলে তো ছাড়বে না। কিন্তু তারা মানল না, চলে গেল। যা তোমরা পছন্দ করো অর্থাৎ বিজয় তোমাদেরকে দেখানোর পরে তোমরা অবাধ্য হয়েছিলে, তখন বিজয় রহিত হলো। তোমাদের কতক লোক ইহকাল কামনা করেছিল এবং কতক লোক পরকাল কামনা করেছিল। ইহকাল ওই যে যুদ্ধের গনিমতের মাল সংগ্রহ করার ব্যাপারটা, অবশ্য তাদের ইতিহাসী ব্যাপার এগুলো। আর কিছু লোক বলে না, আল্লাহ রসুল যখন আমাদেরকে অনুমতি দেননি তখন আমরা পাহাড় ছাড়বো না, কিন্তু কাজ হয়নি, কিছু লোকের এতে তার মানে পরাজয় হয়ে সেদিক থেকে শত্রু প্রবেশ করে গেল। অতঃপর তোমাদেরকে পরীক্ষা করার জন্য তিনি তোমাদেরকে তাদের মোকাবেলায় পশ্চাতে ফিরিয়ে দিলেন, তবুও কিন্তু তিনি তোমাদেরকে ক্ষমা করলেন। বস্তুত আল্লাহ বিশ্বাসীদের প্রতি অনুগ্রহশীল, আল্লাহ ক্ষমা করেছিল। কিন্তু ভুল যেটা হয়েছিল সেই ভুলের কারণে কত বড় ক্ষতি হলো, অবশ্য সবই আল্লাহর কাছে লেখা আছে, এটা হবে। কিন্তু কারণ, কারণটা কি? তোমাদের অবাধ্য আচরণ, সেনাপতির নির্দেশ আদেশ তোমরা লঙ্ঘন করলে, তার ফলে তোমাদের এই অবস্থা হলো। এইভাবে অবাধ্য আচরণ অধোগতি আনয়ন করে এবং বিজয়কে পরাজয়ে পরিবর্তন করে। আমরা উহুদ যুদ্ধ থেকে এই শিক্ষা নিতে পারি যে সেই উম্মাহ কিভাবে মহান আল্লাহর কাছে বিজয় কামনা করে, যে বিজয়ের শর্তাবলী পালনে অবজ্ঞা প্রদর্শন করে, যে জাতি আল্লাহ ও তাঁর রাসূলের শত সহস্র বিষয়ে অবাধ্যাচরণ করে, সে জাতি বিজয় লাভে আল্লাহর সাহায্য কামনা করে কোন মনে। কিছু যুবক বলছে যে আমরা জিহাদে যাব, যতই সংখ্যা হোক কম হোক আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবে, সাহায্য করবে। বদর যুদ্ধে নাকি 313 জন, নাকি না সত্য, 313 জন সাহাবী নিয়ে বদর যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয় লাভ করেছিলেন। শুধু 313 জন সাহাবী নিয়ে সঙ্গে কি ছিল? তারা বলছে কি, আমাদের কাছে ফেরেশতা আসবে, আল্লাহু আকবার, তোমার বাবা নবী আর তোমরা হচ্ছে সাহাবী, তাই তোমাদের কাছে ফেরেশতা আসবেন সাহায্যের জন্য। কি তোমাদের আমল, আমলের ঠিক নেই, জেহাদ জেহাদ করে আমল আমলটা জেহাদটা আছে, আমলটা কি আমলগুলো ঠিক করেছো, জেহাদের যে শর্ত সেগুলো পালন করেছো, তার না জেহাদ জেহাদ করে। আর মুসলিম জাহানের বদনাম, মুসলিম জাহানের বদনাম তো সৃষ্টি করেছে এরা, যে বিজয়ের শর্তাবলী পালনে তারা অবজ্ঞা প্রদর্শন করে, যে জাতি আল্লাহ তার রাসূলের শত সহস্র বিষয়ে অবাধ্যাচরণ করে, সে জাতি বিজয় লাভে আল্লাহর সাহায্য কামনা করে কোন মনে কোন মুখে, যে জাতি মহান প্রতিপালকের ইবাদত থেকে মুখ ফিরিয়ে থাকে এবং তার রাসূলের আদেশ নিষেধ পালনে উন্নাসিকতা প্রদর্শন করে, সে জাতি উম্মতের পরাজয় হলে কেন হলো প্রশ্ন করে কোন মুখে, কেন আজ মুসলিমদের এই দশা দুর্দশা, কেন মুসলিমরা চারিদিকে পরাজিত, কেন মুসলিমরা পড়ে পড়ে মার খাচ্ছে, এই প্রশ্ন মনে আসার আগে আপনার মনেও রাখা উচিত যে আমরা কি বিজয় লাভের শর্তাবলী, আমরা কি ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউন, তোমরা হীন মনা হয় না এবং মন মারা হয় না, তোমরাই সারা বিশ্বের কি সর্বোপরি, আনতুমুল আলাউন, শর্ত কি, ইন কুনতুম মোমেনিন, যদি তোমরা মোমেন হও। মোমেন কাকে বলে, মোমেন যে অর্থে মোমেন, সেই মোমেন হলে পরে তোমরাই হচ্ছ সারা বিশ্বের সব থেকে উন্নত জাতি, কিন্তু সেই শর্ত পালন না করলে, ইন কুনতুম মোমেনিন না হলে তোমার তোমরা আলাউনা হতে পারবে না। তো প্রশ্ন করার আগে যে কেন এরা পরাজিত, কেন এরা পদদলিত, কেন এরা লাঞ্ছিত ঘৃণিত, কেন এরা সারা বিশ্বে তারা মার খাচ্ছে, তার উত্তর জানার আগে নিজেকে প্রশ্ন করতে হবে যে উম্মাহ কি তার শর্ত পালন করেছে, যে শর্তে বিজয় আসবে সেই শর্ত কি পালন করেছে। আল্লাহ তাআলা বলছেন, আওয়ালাম্মা আসাবাতকুম মুসিবাতুন কাদ আসাবতুম মিছলাইহা কুলতুম আন্না হাযা কুল হুয়া মিন ইনদি আনফুসিকুম ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সূরা আলে ইমরানের 165 নম্বর আয়াতে, যখন তোমাদের উপর উহুদের যুদ্ধের বিপদ এসেছিল, 70 জন শহীদ হয়েছিল, তাই না, 70 জন সাহাবী শহীদ হয়ে গেলেন, যার দ্বিগুণ বিপদ বদরের যুদ্ধে তোমরা তাদের উপর আনয়ন করেছিলে। কোরআন কিন্তু ইনসাফে কথা বলে, কাফেরদেরকেও তো খুন করেছিলে তোমরা বদরের যুদ্ধে, তাদের 70 জনকে হত্যা এবং 70 জনকে বন্দী করেছিলে, কোথায়, বদর যুদ্ধে, তখন তোমরা বলেছিলে এই কোথা থেকে এলো, মানে আজকে এই পরাজয় কোথা থেকে এলো, বলো উত্তর, আল্লাহর নবী আছেন, ওহী অবতীর্ণ হচ্ছে, আজ তো ওহী আসবে না, এই উত্তর আমাদেরকে খুঁজে নিতে হবে, তখন নবী ছিলেন, নবী উত্তর এসে গেল, হে নবী এ তোমাদেরই নিজেদের কাছ থেকে, তোমাদের নিজেদের কর্মফল থেকে এই প্রতিফল বা এই রেজাল্ট, এই পরিণাম, এই পরিণতি এসে উপস্থিত হলো, তোমাদেরকে বলা হলো যে এই জায়গাটা ছেড়ো না, এই জায়গাটা থাকো যতক্ষণ না আমরা, আমি নির্দেশ দিয়েছি, কিন্তু সে কথা লঙ্ঘন করলে ফলে তোমাদের এই পরিণতি সামনে এসে গেল। নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। নিজেদের অবাধ্যাচরণের কুফল, সুতরাং স্পষ্ট যে অবাধ্যাচরণ থাকলে অনেক সময় বিজয় পরাজয়ে পরিবর্তিত হতে পারে, এ পরিবর্তন যদি সেই যুদ্ধে হয় যে যুদ্ধে মানব কুল শিরোমণি খোদ আল্লাহর দূত শরীক থাকেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং তার সাথে তার সহচরগণ সাহাবীগণ অংশগ্রহণ করেন, এত সত্ত্বেও তাদের অবাধ্যাচরণের 70 শাস্তি আসতে পারে, তাহলে বর্তমানে যুদ্ধ বিগ্রহে আমাদের মতো মানুষদের যুদ্ধ বিগ্রহে কি হতে পারে তা অনুমান করতে পারছেন, নিশ্চয়ই অনুমান অনুমেয়। যে সকল যুদ্ধ বিগ্রহে আগাগোড়া কেবল অবাধ্যাচরণ ও পাপাচরণ, যে সকল যুদ্ধে শরীক থাকে এমন সব লোক যাদের ইমানের ব্যাপারে মহান আল্লাহ ভালো জানে, আমাদের যে সৈন্য, আমরা যে মুসলিম দেশ বলি, মুসলিম রাষ্ট্র বলি, সেই মুসলিম দেশে যারা সৈনিক, যারা সৈন্য, সবাই কি আল্লাহর মোমেন, আল্লাহর দেওয়া শর্ত পালন করে, আল্লাহর তাকওয়া তাদের মধ্যে আছে? তাহলে আপনি দেখেন, আপনি যারা মিলিটারি আছে, যারা সৈন্য সৈনিক আছে, তাদের দিকে তাকিয়ে দেখেন তাদের মধ্যে কি সেই শর্তাবলী আছে, যে শর্তাবলীর কারণে বিজয় আসে নাকি নেই। বিজয়ের শর্তাবলী পালিত না হলে বিজয় আসবে কিভাবে, কার্য কারণ না থাকলে কি কার্য সম্পাদিত হয়, কোনদিন না। বিবাহের পর মিলন না ঘটলে কি সন্তান হয়, কোনদিন না। গাছ না লাগিয়ে কি ফল পাওয়া যায়, কোনদিন না। নিম গাছ লাগিয়ে কি ডালিম ফল পাওয়া যায়, কোনদিন না। শর্ত না হলে মাশরুত পাওয়া যাবে না, শর্ত পালন না করলে বিজয় লাভ হবে না, পরাজয় হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না হাযাল আমরা ফি কুরাইশ মা দামু ইজাস্তুজমি ইজাস্তুর হিমু রাহিমু ওয়া ইযা হাকামু আদালু ওয়া ইযা কাসামু আকসাতু ফামাল লাম ইয়াফআল যালিকা মিনহুম ফালাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন লা ইয়ুকবালু মিনহু সারফুন ওয়ালা আদল। শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নেতৃত্বের ব্যাপারে, ইমামতের ব্যাপারে বলেছিলেন, কুরাইশদের মধ্যে থাকবে, কুরাইশদের মধ্যে এই খেলাফত থাকবে, এই নেতৃত্ব থাকবে কুরাইশদের মাঝে, যতক্ষণ তাদের মাঝে দয়া ভিক্ষা করা হলে তারা দয়া করবে, তাদের কাছে দয়া ভিক্ষা করা হলে তারা দয়া করবে, বিচার করলে তারা ইনসাফ করবে, বিতরণ করলে ন্যায়ভাবে করবে, তাদের মধ্যে যে তা করবে না তার উপর আল্লাহ ফেরেশতা মণ্ডলী এবং সমগ্র মানব মণ্ডলীর অভিশাপ, তার নিকট থেকে নফল ফরজ কোনো ইবাদতই কবুল করা হবে না। মুসনাদে আহমদের হাদিস, আবু ইয়ালা তাবারানী বিভিন্ন হাদিস। অন্য এক হাদিসে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা তার হাতে একটি গাছের ডাল ছিল, সেই সময় তিনি কুরাইশকে সম্বোধন করে বললেন, ইয়া মাশারা কুরাইশ فإنكم أهل هذا الأمر ما لم تعصوا الله فإذا عصيتموه بعث إليكم من يلحاكم كما يلحى هذا القضيب। হে কুরাইশ দল, তোমরাই হলে এই নেতৃত্বের উপযুক্ত, ইমামতের উপযুক্ত, খেলাফতের উপযুক্ত তোমরাই হে কুরাইশ দল, যতদিন তোমরা আল্লাহর অবাধ্যাচরণ না করেছো। সুতরাং যেদিন তোমরা তার অবাধ্যাচরণ করবে, সেদিন তিনি তোমাদের নিকট এমন লোক প্রেরণ করবেন যে তোমাদেরকে ছিলে দেবেন যেমন এই ডালের, দেখে তো এই ডালের ছিল, এই যে ছিল আছে, এই ছিল ডালকে ছেলা হয়, ডালের যে ছাল থাকে সেই ছালকে যেমন ছিলে দেওয়া হয়, আল্লাহ তাআলা এমন লোক পাঠাবেন তোমাদেরকে সব ছিলে দেবেন ডাল ছেলার মতো। কি জন্য? আল্লাহর অবাধ্যাচরণ করার জন্য। নেতৃত্ব পাবে কোথায়? বরং তোমাদেরকে ছিলে ফেলবেন আল্লাহ তাআলা। অতঃপর তিনি তার হাতের ডালটির ছাল ছিলে দিলেন এবং তার সাদা অংশ বের হয়ে গেল। এটা উদাহরণ দিয়ে কে বললেন? আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সহিহ মুসলিমে আহমদ 4380 নম্বরের হাদিস। উক্ত হাদিস প্রমাণ করে যে জাতির বিজয়ে প্রতিষ্ঠা লাভের শর্ত হলো অবাধ্যাচরণ ও পাপাচরণ থেকে দূরে থাকা। যে শর্ত, সে শর্ত মান্য না করা হলে জাতির বিজয়, শাসন ক্ষমতা ও আধিপত্য হাত ছাড়া হয়ে যায়, জাতির হাতে থাকে না, এসে যায়। যেমন মানুষ তেমনি শাসক এসে যায়, যেমন মানুষ তেমনি শাসক এসে যায়। আর আমরা জানি অধিকাংশ মানুষ যেমন হবে আজ গণতান্ত্রিক নিয়মে তারাই হবে শাসক। সুতরাং আমাদের মানুষ তৈরি করতে হবে। মানুষ যতক্ষণ না আপনি 51% 52% তৈরি করতে পেরেছেন, যারা ইসলামী শাসন চায়, সেই মানুষ তৈরি না হওয়া পর্যন্ত ইসলামী শাসন, ইসলামী শাসন বলে চিল্লিয়ে কোনো লাভ হবে না। আমার নিজের দেহের মধ্যে ইসলাম নেই, আমার নিজের পরিবারের মধ্যে ইসলাম নেই, আমার নিজের পরিবেশের মধ্যে ইসলাম নেই, আমার দেশের অধিকাংশ মানুষের মাঝে ইসলাম নেই, তাদের মনের ভিতরে ইসলামের বীজ পুষতে না পারলাম, তাদের মনের ভিতরে যদি ইসলামী গাছ লাগাতে না পারলাম, তাহলে আমি ইসলামী শাসন কোত্থেকে আনবো? কাদের ঘরে চাপাবো? কাঁচা ইট দিয়ে তো আর বিল্ডিং তৈরি হয় না। যদি করেন থাকে, হ্যাঁ করে দিলাম একটা বিল্ডিং, কদিন থাকবে? একটু হালকা বৃষ্টি হলেই গলে নেমে যাবে, কিংবা একটু সামান্য ভূমিকম্প হলেই বাস শেষ। আপনি নিশ্চয়ই সারা বিশ্বের ইসলামী শাসন প্রতিষ্ঠাকারী মানুষদের খেয়াল করছেন যে এরা কখন ইসলামী আইন এলো, কুরসিতে যেমনি বসলো কিছুক্ষণের মধ্যেই পড়ে গেল। কারণ কি? যে অধিকাংশ মানুষকে মানুষ তৈরি করা হয়নি। যারা গণতান্ত্রিক আইনে ইসলামকে প্রতিষ্ঠা করবে, আর আল্লাহই জানে গণতান্ত্রিক আইনে ইসলামকে প্রতিষ্ঠা করা হবে না হবে না। একবার এক বড় আলেমকে জিজ্ঞাসা করা হলো, আল্লামা আলবানী রহমতুল্লাহ আলাইহিকে, যে রাজনীতি কি বা ইসলামী কি রাজনীতি নেই? হ্যাঁ অবশ্যই রাজনীতি আছে, ইসলামী রাজনীতি আছে, গণতান্ত্রিক রাজনীতি না, পশ্চিমের রাজনীতি না, বরং রাজনীতি আছে ইসলামী রাজনীতি। তো আপনারা রাজনীতি করেন না কেন? তখন আল্লামা বলেছিলেন যে হ্যাঁ আমরা রাজনীতি করি, কেউ রাজনীতি করি না, কিন্তু সিয়াসা তো না তার কো সিয়াসা, আমাদের রাজনীতি হলো রাজনীতি না করা। উত্তরে কি ছিল? আমাদের রাজনীতি হলো রাজনীতি না করা। কারণ মানুষের যে অবস্থা, সেই অবস্থাতে মানুষ তৈরি করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে মানুষ তৈরি করলেন, মদিনায় এসে মানুষ তৈরি করলেন, তারপরে ইসলামী শাসন কায়েম করলেন। মানুষ তৈরি করো, যত কতদিন করবো, যতদিন না তৈরি হয়েছে। অধিকাংশ মানুষ হচ্ছে খারাপ, তো অধিকাংশ মানুষকে তুমি ভালো করার চেষ্টা করো, তা তো হবে না। তাহলে ইসলামী শাসন কার ঘরে চাপাবে? তুমি কার ঘরে তুমি ইসলামী শাসন চাপাবে? সুতরাং আগে নিজে শর্ত পালন করতে হবে, এবং বিজয় আসার, ইসলামী আইন প্রতিষ্ঠা হওয়ার যে শর্তাবলী আছে, যে সেই শর্তাবলী পালন করতে হবে। আল্লাহর অবাধ্য আচরণ থেকে, রাসূলের অবাধ্য আচরণ থেকে দূরে থাকতে হবে। তবেই ইসলামী শাসনের সেই কল্পতরু, তবেই সেই ইসলামী শাসনের সেই স্বপ্ন আমাদের মাঝে বাস্তব হয়ে ধরা দেবে। যে শর্ত মান্য না করা হলে জাতির বিজয়, শাসন ক্ষমতা আধিপত্য হাত ছাড়া হয়, একথা আমরা হাদিস থেকে বুঝতে পারি। যেমন উক্ত হাদিসটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের একটি জীবন্ত প্রমাণ, যেহেতু তার সেই বাণীর বাস্তব রূপ কুরাইশের মাঝে প্রকাশ পেয়েছে। কুরাইশদের খেলাফত নেতৃত্ব কয়েক শতাব্দী যাবৎ কায়েম ছিল, অতঃপর তারা তাদের প্রতিপালকের অবাধ্য আচরণ করলে এবং নিজেদের খেয়াল খুশির অনুসরণ করলে তাদের নিকট থেকে ক্ষমতা চলে গেল। মহান আল্লাহ তাদের উপরে অনারব জাতিকে আধিপত্য দিলে তারা তাদের নিকট থেকে ক্ষমতা ছিনিয়ে নিল, আর তাদের পর থেকে মুসলিমরা লাঞ্ছিত হতে থাকলো। অবশ্য আল্লাহর ইচ্ছায় সে লাঞ্ছনা কোন কোন স্থানে ছিল না, সেটা হচ্ছে আলাদা কথা। সুতরাং আজও যদি মুসলিমরা তাদের ইসলামী রাষ্ট্র হারানো গৌরব সত্যি ফিরিয়ে আনতে চায়, তাহলে তাদের উচিত সর্বাগ্রে মহান প্রতিপালকের নিকট তওবা করা, তার দিনের গণ্ডিতে ফিরে আসা এবং তার শরীয়তের নির্দেশ পালন করা। নিজেদের মধ্যে আগে ইসলাম কায়েম করো, তাহলে পৃথিবীতে ইসলাম কায়েম, বা তোমার জমিতে, তোমার ভূমিতে ইসলাম কায়েম হবে। জুবায়ের বিন নুফাইর বলেন, যখন পারস্য জয় হলো এবং পারস্যবাসীদের পরিবার পরস্পর বিচ্ছিন্ন হয়ে পড়ল এবং তারা একে অন্যের নিকট কাঁদতে লাগলো, তখন আমি আবু দারদাকে একাকী বসে কাঁদতে দেখলাম। আমি বললাম, হে আবু দারদা, ইসলাম মুসলিমদের বিজয়ের দিনে আপনি কাঁদছেন কেন? উত্তরে তিনি বললেন, ধ্বংস হোক তোমার হে জুবায়ে, আল্লাহর নিকট তার সৃষ্টি কত অপদার্থ। যখন তারা আল্লাহর নির্দেশ উপেক্ষা করে, এতদিন তারা একটি প্রবল আধিপত্য বিস্তারকারী জাতি হিসাবে বিবেচিত ছিল, কিন্তু আল্লাহর নির্দেশ উপেক্ষা করার ফলে তাদের অবস্থা কি হলো তা দেখছো। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা মুক্ত বাণী মুসলিম উম্মার বর্তমান লাঞ্ছনা ও দুর্দশার কারণ সম্বন্ধে স্পষ্টভাবে আলোকপাত করে, উম্মাহ যখন মহান প্রতিপালকের নির্দেশ অকার্য করল, তখন এই সততা বিচ্ছিন্ন অবস্থা গৃহদ্বন্দ্ব ও লাঞ্ছনার শিকার হয়ে গেল। সুতরাং আল্লাহর পানা, যদি আমরা আমাদের মাঝে ইসলাম ঠিক মতো কায়েম না করি, আমরা যদি বিজয়ের পূর্ব শর্তাবলী পালন না করি, আমাদের মাঝে আসবে নায়িকা। আজকের কথা ছিল যে মুসলিমরা লাঞ্ছিত কেন, মুসলিমদের জয় হয় না কেন, মুসলিমদের সেই আলামনা সর্বোপরি জাতি, সেই জাতি হিসাবে তারা বিবেচিত হয় না কেন, সারা বিশ্বে তারা লাঞ্ছিত, পদদলিত, অবহেলিত কেন? তার উত্তর হলো যে আমরা এই উম্মাহ, এই মুসলিম উম্মাহ বিজয়ের শর্তাবলী, যে পূর্ব শর্ত ছিল, তা পালন করতে অক্ষম হয়েছে, তাই তারা শ্রেষ্ঠ জাতি হতে তারা সক্ষম হতে পারেনি এবং হবে না যতদিন না তারা শর্ত পালন করছে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন এবং এই জাতির, এই উম্মাহকে তৌফিক দেন যেন তাদের হারানো গৌরব ফিরিয়ে আনতে পারে এবং তাদের সেই শরীয়তের শর্ত পালন করে আবার বিজয় ফিরিয়ে আনতে পারে। আল্লাহুম্মা আমিন। যেমন বললাম জেহাদ, এই কথাতে যেন কেউ ভুল না বোঝে, জেহাদ আর সন্ত্রাস কিন্তু এক না। সন্ত্রাস যারা করছে তাদের কথাতে কথা আলাদা, কিন্তু যারা জেহাদের শর্তে পালন করে, যারা জেহাদ করতে চায়, তারা জেনে রাখুক যে জেহাদের শর্ত যেগুলো আছে সেইগুলো আগে পালন করতে হবে। জেহাদ কখন করতে হবে, পূর্ব শর্ত কি, সেই শর্ত করে তারপরে জেহাদ করলে পরে তারপর বিজয়ের আশা করতে হবে এবং উত্তর খুঁজতে হবে যে কেন মুসলিম উম্মাহ পরাজয়ের শিকার আর কিভাবে বিজয়ী আসবে, সেটা তাদেরকে উত্তর নিজে খুঁজে নিতে হবে। এখন তারা ওহী নাই যে ওহী এসে বলে দিবে তোমরা এটা করো, নিজে নিজে খুঁজতে হবে। সুতরাং আমাদেরকে আল্লাহ তৌফিক দেন, আমরা যেন সঠিক বুঝি, আমরা যেন বেশি বুঝ না বুঝি, বেশি বুঝলে তোমরা বুঝতেই পারছেন যে তারা ভটকে যায়, রাস্তা পথভ্রষ্ট হয়ে যায়, বড় বড় আলেমদেরকে তারা তুচ্ছ করে, নিজেদের ফতোয়া অনুযায়ী তারা নিজেরাই জিহাদ করছে, বা বিভিন্ন রকম দেখতে পাচ্ছেন পরিবেশে কিভাবে নিজের হাতে আইন তুলে নিয়ে তারা জিহাদ করছে, বোঝার ভুল। তো ভুল না বুঝে সঠিক বুঝে যেন আমরা সঠিক পথে চলতে পারি, মানুষ তৈরির পথে। আমরা সবসময় বলি যে আগে মানুষ তৈরির পথে, আগে দাওয়াতের পথে মানুষ তৈরি হলে তখন আপনার রাজ্যে, আপনার রাষ্ট্রে ইসলাম কায়েম হবে, মানুষই বলবে ইসলাম চাই। মানুষ যখন ইসলাম প্রিয় হবে, মানুষ তখন নিজেই বলবে আমরা ইসলাম চাই। যদি বলেন গণতান্ত্রিক আইনে, তাহলে গণতান্ত্রিক আইনে যেটা নিয়ম আছে, অর্ধেকের বেশি হলে আপনার সিট, আপনার ভোট যদি অর্ধেকের বেশি হয় তখন আপনার শাসন, আপনার কুরসি, সেই কুরসি, সেই কুরসি নেওয়ার জন্য মানুষ তৈরি করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين.